মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা করবে, আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব, আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ আমি উপদেশের পর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে। إِنَّ فِي هَذَا لَبَلَاغًا لِقَوْمٍ عَابِدِينَ এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি। قُلْ إِنَّمَا يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَهَلْ أَنْتُمْ مُسْلِمُونَ বলুন, আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে? অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন, আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তার নিকটবর্তী না দূরবর্তী। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল ক্বাউলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো। ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুন লাকুম ওয়া মাতাউন ইলা হিন আমি জানি না, সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ। পয়গম্বর বললেন, হে আমার পালনকর্তা, আপনি নায়ানক ফয়সালা করে দিন, আমাদের পালন কর্তা তো দয়াময়, তোমরা যা বলছো সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি।